আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হেদায়েতের জন্য আল কোরআনুল করিম নাজিল করেছেন। আল্লাহ পাক যে কিতাব দিয়ে অসংখ্য মানুষকে পাপের রাস্তা থেকে মুক্তি দান করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ এসেছিলেন আল কোরআনুল করিম নিয়ে। আমাদের তাফসীর হবে সূরা লোকমান থেকে। এই সূরার নাম হচ্ছে সূরা লোকমান। এই নামকরণ এই জন্য হয়েছে যে এই সূরার আয়াত নম্বর ১২ এবং ১৩ লোকমান হাকিমের নাম উল্লেখ হয়েছে। এছাড়া তারপরের আয়াতগুলিতে আয়াত নম্বর ১৯ পর্যন্ত লোকমান হাকিম তার ছেলেকে অত্যন্ত মূল্যবান উপদেশ দিয়েছিলেন, সে উপদেশগুলি বর্ণনা করা হয়েছে। লোকমান হাকিম একজন সৎ বান্দা ছিলেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস রয়েছে, কামা কালাল আব্দুস সালেহ, যেমন নেক বান্দা সৎ মানুষ বলেছেন তিনি নবী ছিলেন না, এটাই হচ্ছে ঠিক। কোরআনে কারীমের নাম উল্লেখ হইলেই যে নবী হবে এমন কথা নয়। এই লোকমান হাকিম অত্যন্ত মূল্যবান উপদেশগুলি ছেলেকে দিয়েছিলেন, যা দিয়ে মানব জাতি কিয়ামত পর্যন্ত উপকৃত হতে পারবে, দিক নির্দেশনা পাবে, হিদায়াত পাবে। সেজন্য আল্লাহ পাক এই চমৎকার উপদেশগুলিকে পেশ করেছেন কোরআনে কারীম। এসুরা বিষয়বস্তু হচ্ছে তাওহীদ এবং শিরক। আর মক্কি সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মক্কি জীবনে এগুলি ছিল আসল বিষয়বস্তু, তাওহীদ আল্লাহ পাকের একত্ব সম্পর্কে ঘোষণা এবং তার দলিল প্রমাণ যুক্তি পেশ করা, শিরক সবচেয়ে বড় অপরাধ এবং যাদেরকে শরীক করা হয় তারা কিছুই ক্ষমতা রাখে না, পরকালে বিশ্বাস এবং আল্লাহ প্রদত্ত দিন জানার উপায় হচ্ছে রিসালাত অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা মেনে চলা। এই বিষয়গুলি হচ্ছে মৌলিক বিষয় মক্কি জীবনের, তাওহীদ রিসালাত আখেরাত। এই সূরার বিষয়বস্তু হচ্ছে তাওহীদ, আর তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। সবচাইতে বড় ইবাদত, সবচাইতে সুন্দর আমল হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা আকীদাই কথাই কাজে। ওই রকমই ওর বিপরীত যেটা শিরক, সেটা সবচেয়ে বড় অপরাধ। এ তাওহীদকে যারা মেনেছে তারা জান্নাতের পথে চলেছে, আর যারা তাওহীদকে অমান্য করেছে তারা চিরকালের জাহান্নামী সাব্যস্ত হয়েছে। এ তাওহীদ শিরককে নিয়ে মানব জাতি দুই ভাগে বিভক্ত হয়েছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, একটি জাতি ছিল, কিন্তু যখন একদল তাওহীদ ছেড়ে শিরকে লিপ্ত হয়েছে তখন মানব জাতি দুই ভাগে বিভক্ত হয়েছে। এই তাওহীদ আর শিরকের কারণে পৃথিবীতে তাওহীদের সাথে শিরক যখন দেখা দিয়েছে, আর দেখা দেবে, আল্লাহ পাক জানেন মানব জাতি আল্লাহর তাওহীদের উপর থাকবে না, অধিকাংশই শিরকে লিপ্ত হবে, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার দিবস কায়েম করেছেন যাতে তাওহীদ প্রতিষ্ঠাকারীদেরকে উত্তম বদলা দেওয়া হয়, আর যারা তাওহীদকে নষ্ট করেছে তাদেরকে শাস্তি দেওয়া হয় জাহান্নাম দিয়ে। আর এর জন্যই দাঁড়িপাল্লা কায়েম হবে নেকি গুনাহ মাপের। তাওহীদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যার তাওহীদ আছে, আল্লাহর একত্ব যার মধ্যে আছে, তার সমস্ত আমল কবুল হবে। পক্ষান্তরে যেই ব্যক্তি তাওহীদকে নষ্ট করবে সামান্য শিরক দিয়ে, তার কোনো ইবাদত বন্দেগী কোনো ভালো কাজ আল্লাহর কাছে কবুল হবে না। শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না, কিন্তু তাওহীদ যদি ঠিক থাকে, শিরক মুক্ত থাকে, তো কোনো কালে হলেও একদিন আল্লাহ শাস্তি দিয়ে হলেও মাফ করবেন। আসি এখন আমরা তাফসীর দিকে সরাসরি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম, এই ধরনের অক্ষরগুলি দিয়ে কোরআনে কারীম আমি আমার বাণী যা নাজিল করেছি, সুতরাং তোমরা এই আল কোরআনকে বিশ্বাস করো যেটা আল্লাহ নাজিলকৃত কিতাব। তারপরে আর একটা দিকও এখানে আছে, সেটা হচ্ছে যে আরব মুশরিকরা এই রকমের বাক ভঙ্গিমা কোনোদিন দেখেনি। তাদের কাব্য রচনা ছিল, বড় বড় কবি ছিল তাদের মধ্যে, কিন্তু কথা শুরু করার শুরুতে এই রকম কিছু বিচ্ছিন্ন অক্ষর আলিফ লাম মিম হা মিম ইত্যাদি সত সিন মিম, এগুলি তাদের কাছে নতুন জিনিস ছিল। আর নতুন জিনিস মানুষকে আকৃষ্ট করে, প্রত্যেক নতুন জিনিস মানুষকে ভালো লাগে। এই জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন এই বাক ভঙ্গিমা আল্লাহ ফাকরাবুল আলমিন গ্রহণ করেছেন, অবলম্বন করেছেন কোরআনে করিমের বিভিন্ন সুরার শুরুতে। আল্লাহ পাক ইরশাদ করেছেন তারপরে এই কোরআনে করিমের কথা, কারণ তাওহীদ মানব জাতিকে আল্লাহ পাক জানিয়েছেন আর শিরক থেকে সতর্ক করেছেন তার আয়াতের মাধ্যমে, তার বিধানের মাধ্যমে। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এগুলি হচ্ছে প্রজ্ঞাময় কিতাবের আয়াতসমূহ। যে আয়াতগুলি শোনাচ্ছি তোমাদেরকে, আমি নাজিল করছি, সেই আয়াতগুলি এমন এক কিতাব থেকে নাজিল করা হয়েছে যাতে হেকমত ভরা আছে। আল্লাহ পাকের সৃষ্টিতেও হেকমত রয়েছে, আল্লাহ পাকের শরীয়তেও হেকমত রয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন তার সৃষ্টিতেও হাকিম, প্রজ্ঞাবান, আর তার শরীয়তের বিধান নাজেল করাই, দান করাই, রাসুল প্রেরণের ক্ষেত্রেও আল্লাহ পাক হাকিম প্রজ্ঞাবান। হুদাম ও রাহমাতাল্লিল মোহসেনিন, এই কিতাবে হিদায়ত রয়েছে, দিক নির্দেশনা, রাস্তা দেখাই। ও রাহমাতান, এবং এতে রয়েছে রহমত, আল্লাপাকের করুণা সৎকর্মশীলদের জন্য, এতে রহমত রয়েছে সৎকর্মশীলদের জন্য, এতে দিক নির্দেশনা রয়েছে, তারাই গন্তব্য স্থানে জান্নাতের রাস্তায় ইহকাল পরকালের সুখের রাস্তায় লাগতে পারবে। আল্লাহ মোহসেনিন বলেছেন, মোহসেন মানে হচ্ছে এহসানকারী, সৎকর্মশীল যার ভাব অর্থ করা হয়। এহসান দুই প্রকার, এক হচ্ছে এহসান মা আল্লাহ, আল্লাপাকের হকের ক্ষেত্রে নিষ্ঠাবান হওয়া, একে এহসান বলা হয়। দীনে ইসলামের সর্বোচ্চ স্তর হচ্ছে এহসান, ইসলাম, তারপর ইমান, তারপর এহসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, জিব্রাইল আলাইহিস সালাতু সালাম যে প্রশ্ন করেছিলেন কয়েকটি প্রশ্ন, তাতে এই তিনটি প্রশ্ন ছিল, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ইমান, ও আখবিরনি আনিল এহসান। এগুলিকে দীনের স্তর বলা হয়েছে। আল্লাহ পাকের ইবাদতের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে জবাব বলেছিলেন, আনতা আবুদাল্লাহ কা আন্নাকা তারাহু, তুমি এমন ভাবে ইবাদত করবে যে জানো তুমি আল্লাহকে দেখছো। আল্লাহকে কেউ দেখতে পারে না, অসম্ভব এই দুনিয়াতে দেখা, কিন্তু ইবাদত করবে মানে তোমার জীবন যাপন করে। ইবাদত মানে শুধু মসজিদ নাই, যেমন এক শ্রেণীর লোকেরা এই হাদিসে তরজমা করে, তোমরা যখন নামাজ পড়বে জানো আল্লাহকে দেখছো, কোথায় আছে নামাজ পড়বার কথা আছে, আনতা আবুদাল্লাহ। আর একজন মানুষের পুরোটা জীবন হচ্ছে আল্লাহ পাকের ইবাদতের দাসত্বের, আনতা আবুদাল্লাহ, আল্লাহ পাকের ইবাদত করবে মানে জীবন কাটাবে এমন ভাবে যেন আল্লাহকে দেখছো। আর একজন রাজার সামনে বসলে, একজন মন্ত্রীজির সামনে বসলে, একজন বড় মানুষের সামনে বসলে তো একটু সামান্য বেয়াদবি করেন না, আর সব সময় আল্লাহকে যেন আপনি দেখছেন, এটা হচ্ছে সর্বস্তর এহসানের। তাহলে আপনার ইমান, আখলাক, চরিত্রের অবস্থা কত উন্নত হবে। ফাইনলাম তখন তারাও ফাইন হইয়া রাখ, যদি এটা সম্ভব না হয়, এত দূর ইমান পৌঁছে না, তাহলে কমের পক্ষে এতটা মন মগজে সবসময় বসিয়ে রাখবে যে ফাইন না হইয়া রাখ, আল্লাহ পাক তোমাকে দেখছেন, সব সময় দেখছেন। আলম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, মানুষ কি চিন্তা করে না যে আল্লাহ দেখছেন সব সময়? আরে আল্লাহর ক্যামেরা লাগানো আছে, উপরন্তু আল্লাহর ক্যামেরা মানে মালায়েকা কেরামান কাতিবিন, এই ক্যামেরা মানুষের ক্যামেরাকে ভয় করে একটু অবৈধ হাত বাড়াবেন না আপনি, যদি কোথাও ক্যামেরা লাগানো থাকে, তাই না? সামান্য অন্যায় কাজ করবেন না, অথচ মানুষের ক্যামেরা লাগানো আছে কোথাও, রব্বুল আলমিনের ক্যামেরা লাগানো আছে ডানে বামে, উপরন্তু আল্লাহ পাক স্বয়ং সব কিছুই দেখছেন। লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো কিছু গোপনে থাকতে পারে না। এই বিষয়গুলির ইমান মজবুত হলে মানুষ একেবারে সৎ হয়ে যায়, গোনা পাপ হতেই পারে না প্রথমে। আর যদি বাই চান্সে কখনো হয়ে যায়, পদস্খলন ঘটে যায়, শয়তান বিভ্রান্ত করে দেয়, তাহলে সাথে সাথে দ্রুত তওবা করবেন, ফিরে আসবেন। তো মোহসেনিন, এই মোহসেনের এক অর্থ যারা এইরকম আল্লাহ পাকের সৎকর্মশীল বান্দা, আর এহসান মাল ইবাদ, বান্দার সাথে এহসান হচ্ছে মানব জাতির সাথে সদ্ব্যবহার করা, মুসলিম হোক আর অমুসলিম হোক, মানুষ প্রত্যেক মানুষের সাথে সদ্ব্যবহার করা। আর যত ঘনিষ্ঠ হবে তত বেশি সেই ব্যক্তি আপনার সদাচরণের বেশি অধিকারী। এই জন্য সবচাইতে বেশি সদ্ব্যবহারের অধিকারী হচ্ছে বাপ মা, স্ত্রী ছেলে মেয়ে, আত্মীয় স্বজন আপনজন, পাড়া প্রতিবেশী, যারা আশেপাশে সবসময় থাকে, যাদের সাথে চলাফেরা হয় কর্মক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, ছাত্র জীবনে। মোহসেনিন, আল্লাহ পাক বলছেন মোহসেনদের গুণ হচ্ছে, এখানে তিনটি আল্লাহ উল্লেখ করেছেন কিন্তু এরকম বহু গুণ রয়েছে, তিনটি বলে দিয়ে ইঙ্গিত করা হয়েছে। এরকম ভালো গুণগুলি হচ্ছে সৎকর্মশীলদের, আল্লাযীনা ইয়াকিমুনা সালাহ, যারা পাঁচক্ত সালাত কায়েম করে, ওয়া ইউতুনা যাকাত, যাকাত প্রদান করে, ওয়া হুম বিল আখিরাতিহিম ইউকিনুন, আর তারা পরকালে দৃঢ় বিশ্বাস রাখে। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসি। প্রত্যেক কাজে মধ্যম পন্থা অবলম্বন করো এবং মনে রেখো যে তোমাদের কাউকে তার আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও নন? তিনি জবাবে বললেন, আমিও আল্লাহর রহমত ও ক্ষমা ছাড়া জান্নাতে যেতে পারব না। সহি মুসলিম চতুর্থ খণ্ড, কেয়ামত, জান্নাত ও জাহান্নামের বিবরণ অধ্যায়ে, হাদিস সংখ্যা 6765। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসে আমাদের আলোচনার দিকে। আল্লাহ ফাক রব্বুল আলামিন সৎকর্মশীল মোহসেনিনদের কথা বলছিলেন, তাদের তিনটি গুণ উল্লেখ করলেন। তারপর আল্লাহ ফাক বলছেন, উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, এরাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে সঠিক পথের ওপর প্রতিষ্ঠিত রয়েছে। আল্লাহ পাক তাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন যে তারাই সঠিক পথের ওপর কায়েম রয়েছে, এই পথের ওপর থাকলে সোজা জান্নাতে চলে যাবে। ইহ জগতে কখনো আল্লাহ পাকের বড় আজাব শাস্তি তাদের উপর আসবে না, আল্লাহ পাকের পরীক্ষা হইতে পারে, ভালো মানুষদের পরীক্ষা হয়, আজাব আসে না। বিপদ আপদে যদি পড়ে পরীক্ষা আল্লাহ করছেন, আম্বিয়া রাসূলগণকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন। অসৎ লোকের উপর যদি কোনো বিপদ আপদ আসে সেটা তাদের জন্য শাস্তি, আজাব। ওলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম। মহান আল্লাহ তারপরে অসৎ লোকদের কিছু চরিত্র এখানে উল্লেখ করেছেন, অমিনান নাসে মান ইশতারি লাহু আল হাদিস, আর মানুষের মধ্যে কতক লোক এমন আছে যারা লাহুয়াল হাদিস, শাব্দিক অর্থ হচ্ছে কথার খেলা, কথার মাধ্যমে তারা খেলা করে, এটা হচ্ছে শাব্দিক অর্থ। যার ভাব অর্থ লোকেরা করেছে যে অবান্তর কথাবার্তা তারা ক্রয় করে। লোকেদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যার অবান্তর কথাবার্তা ক্রয় করে, মানে এমন কথাবার্তা যেগুলিতে কোনো লাভ নেই, লাভ নেই, দুনিয়ার বৈধ লাভ নেই, যদি ক্ষণিকের লাভ হয় অবৈধ হারাম লাভ, আর পরকালকে খারাপ করবে এমন কিছু খেলা, লাহুয়াল হাদিস। এটা অত্যন্ত ব্যাপক অর্থ রাখে, যতগুলি পাপ রয়েছে কথার মাধ্যমে হয়ে থাকে, কাজের মাধ্যমে হয়ে থাকে, সেগুলি সামিল হতে পারে। সাহাবায়ে কেরামরা, তাবেইনরা, তাফসিরকারগণ প্রথম যুগ থেকে এই আয়াতের এই অংশের তাফসির করেছেন গান বাজনা দিয়ে। কিছু লোকেরা গান বাজনা পছন্দ করে, নাচ পছন্দ করে, ড্যান্স পছন্দ করে, নিজেরা করে অথবা অন্যরা করলে দেখতে পছন্দ করে, সিনেমা দেখা পছন্দ করে, ছবি দেখা পছন্দ করে, সিরিয়াল দেখা পছন্দ করে, এইরকমই তাস খেলা এতে সামিল, জুয়া খেলা এতে সামিল, এই ধরনের যতগুলি পাপ আছে আখেরাত কে খারাপ করে, আর দুনিয়ায় কোনো বৈধ এক পয়সা লাভ হয় না, হলে হারাম হয়, জুয়া হারাম পয়সা হইতে পারে, আবার লস খেতে পারে। গান বাজনা মনের আমোদ ফুর্তি সাময়িক হলে আখেরাতকে খারাপ করে এবং দুনিয়াতে কোনো বৈধ লাভ নেই, এরকম যতগুলি পাপ রয়েছে কতক মানুষের চরিত্র তারা এগুলি ক্রয় করে, যেখানে এগুলো আছে সেখানে আছে। যাতে করে তারা আল্লাহর রাস্তা থেকে মানুষকে পথভ্রষ্ট করে, নিজেরা তো পথভ্রষ্ট আছেই, অন্যদেরকে পথভ্রষ্ট করে, যারা তাস জুয়া খেলে নিজেরা পথভ্রষ্ট হয়েছে, অনেক সাথী সঙ্গীদেরকে পথভ্রষ্ট করে, যারা গান বাজনা করে নিজেরা তো পথভ্রষ্ট হয়েছে, কত লোক গান বাজনার আর ডান্সের আসক্ত হয়ে তারা গুমরা পথভ্রষ্ট হয়ে যায়, পাপে লিপ্ত হয়। এইরকমই দীর্ঘক্ষণ খেলাধুলা, যেই খেলাধুলা আল্লাহর জিকির থেকে নামাজ থেকে মানুষকে গাফেল করে দেয়। ক্রিকেটের মতো খেলা চলতে আছে দু চার দশ ঘন্টা ধরে, জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, এশা চলে গেল, এইরকম খেলা। এগুলি লাহু আল হাদিসের অন্তর্ভুক্ত। ওয়াত্তাখিজা হুজুয়া, এবং আল্লাহর পথ নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে। আবার কেউ যদি আল্লাহর পথে থাকে, ভালো মানুষ, মমিন, আল্লাহর দিনের কাজ করে, তাদেরকে নিয়ে ঠাট্টা করে, মুসল্লি হয়ে গেছে বেশি, হ্যাঁ কি অবধুর, টাকনার উপর কাপড় পরে, আজকালকার যুগে আবার টাকনার উপর কাপড় পরে দাঁড়িয়ে নিয়ে ঠাট্টা, ইসলামী বিধিবিধান নিয়ে ঠাট্টা। এটা হচ্ছে বদ প্রকৃতির লোক যারা পাপে ডুবে থাকে, তাদের চরিত্র। উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য বড়ই লাঞ্ছনাকর শাস্তি রয়েছে। ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরা, আর যখন আমার আয়াতগুলি তাদেরকে পড়ে শোনানো হয় তখন তারা ফিরে চলে যায়। ওয়াল্লা মুস্তাকবির, অহংকার বশত, অহংকার বশত পিঠ ফিরিয়ে চলে যায়। কাআন্নাম ইয়াসমা আহা, মনে হচ্ছে যে শুনেইনি যেন। কাআন্না ফি উযনাইহি ওয়াকরা, আর মনে হয় যেন তাদের কানে বধিরতা আছে। ওয়াকরুন মানে বোঝা, কানে বোঝা মানে ঠসা, কানে কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে, এমন কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে যে শুনেই না যেন, শুনেও শুনে না। বরং কাফের মুশরিকদের কানে যদি কোরআন আওয়াজ যেত তারা চিৎকার করতো, লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শুনিও না, অন্যদেরকেও নিষেধ করতো, ওয়াল গাউফি, হইচই করো, চিৎকার করো, লা আল্লাকুম তাগলিবুন, তাহলে জিততে পারবে তোমরা, না হলে জাদু লেগে যাবে তোমাদেরকে। ফাবাশশিরহু বিআযাবিন আলিম, আল্লাহ বলছে যারা আমার বিধান শুনেও শুনে না আর আমল করে না, সংশোধন করে না, তাদেরকে বড় যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও। পক্ষান্তরে মুমিনদের জন্য পুরস্কার রয়েছে। আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালেহাত, আল্লাহ পাকের বাক ভঙ্গিমা কোরআনে কারিমে, যখনই অসৎ লোকদের কথা আল্লাহ বলেছেন তারপরে সৎ লোকদের কথা বলেছেন, যাতে অসৎ লোকেরা সাবধান হয় আর সৎকর্মশীলরা আশ্বাস হয় যে আমরা ভালো কাজ করছি, আল্লাহ পাকের কাছে উত্তম বদলা আমাদের রয়েছে। যখনই আল্লাহ জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, যদি আগে কথা আলোচিত হয় পরে জান্নাতের কথা এসছে, যাতে মাপকাঠিটা ঠিক থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাই। মানুষ একেবারে বিনা কর্মে বিনা আমলে উচ্চ আকাঙ্ক্ষা না করে, আরে মুসলিম তো আছি, নামাজ না পড়লে কি হবে, জান্নাত তো পাবো, এরকম উচ্চ আকাঙ্ক্ষা, অবৈধ আকাঙ্ক্ষা যেন না থাকে, বেনামাজি বেদিন, আমল করবে না, আর জান্নাতি শুধু জন্মসূত্রে মুসলিম, এরকম উচ্চ আকাঙ্ক্ষা, ভিত্তিহীন আকাঙ্ক্ষা যেন না থাকে, আর আল্লাহর ভয়ে একেবারে আল্লাহর আজাব শাস্তির কথা শুনে যেন নিরাশ না হয়ে যায়, আশাও রাখবে আর ভয়ও রাখবে। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালেহাত, নিশ্চয় যারা মুমিন হয়েছে এবং সৎকর্মশীল হয়েছে, লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য নিয়ামত ভরা জান্নাত রয়েছে, খালেদিনা ফিহা, সেখানে চিরকাল থাকবে, আল্লাহ পাকের ওয়াদা সত্য, ওয়াদা আল্লাহ হাক্কা, ওয়া হুয়াল আজিজুল হাকিম, আল্লাহ পাক মহাপ্রতাপশালী প্রজ্ঞাবান। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ পাক আসমান সমূহকে সৃষ্টি করেছেন বিনা স্তম্ভে, যা তোমরা দেখো আসমানের দিকে দেখছো কোথাও স্তম্ভ পাবে না তুমি দেখতে। ওয়াল কাফিল আরদে রাওয়াসিয়া, এবং আল্লাহ পাক পৃথিবীর উপর বড় বড় পর্বতমালা স্থাপিত করে দিয়েছেন। আনতামিদা বিকুম, আনতামিদা বিকুম মানে লি আল্লাহ আনতামিদা বিকুম, যাতে করে এই পৃথিবী তোমাদেরকে নিয়ে নড়াচড়া না শুরু করে দেয়। আল্লাহ পাক যখন এই পানির উপর ভূমিকে, জমিনকে সৃষ্টি করলেন, তখন জমিন স্থির নয়, অস্থির, নড়াচড়া করছে, বসবাসযোগ্য নয়, মানুষের বাড়িঘর তৈরি করার যোগ্য নয়। আল্লাহ পাক তখন স্থির করার জন্য বড় বড় পর্বত পাহাড় সৃষ্টি করলেন এই জমিনের উপর। তাই আল্লাহ পাক বলছেন তারপরে ওয়াবাসা ফিহা মিন কুল্লি দাব্বা, এবং এই পৃথিবীর বুকে বহু প্রকারের অসংখ্য আল্লাহ প্রাণী সৃষ্টি করলেন, না ছড়িয়ে দিলেন, একই এলাকায় একত্রিত না, সারা বিশ্বে ছড়িয়ে আছে। ওয়ানজালনা মিনাস সামা ইমান, এবং আকাশ থেকে আমি বৃষ্টি বর্ষণ করেছি, ফাআমবাতনা ফিহা মিন কুল্লি জাওজিন করিম, এবং এই ভূমিতে আমি নানান রকমের কল্যাণকর উদ্ভিদ সৃষ্টি করেছি, জাওজিন মানে নানান রকমের, বহু রকমের, আল্লাহ পাক রব্বুল আলামিন শস্য, বহু রকমের ফলমূল, আর সেগুলি কল্যাণকর। আপনার আমার কাজে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহ বলছেন হাজা খালকুল্লাহ, এ হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি। ফারুনি মাযা খালাকাল্লাযিনা মিন দুনে, আল্লাহ ছাড়া যে সব উপাস্য তোমাদের রয়েছে দেখাও তো তারা কি সৃষ্টি করেছে। ফারুনি আমাকে দেখাও, মাযা খালাকাল্লাযিনা মিন দুনে, আল্লাহ ছাড়া অন্য যারা রয়েছে তারা কি সৃষ্টি করেছে, একটা দুটো দেখাও তো। জিলানি সাহেব অমুক জিনিস সৃষ্টি করেছেন, তিস্তি সাহেব অমুক জিনিসটা সৃষ্টি করেছেন, অমুক এলাকার মানুষগুলোকে সৃষ্টি করেছেন, অমুক পাহাড় পর্বতটা সৃষ্টি করেছেন, অমুক নদীটা সৃষ্টি করেছেন। বালি যালিমুন ফি যালালিম মুবিন, বরং যারা জালিম, আর সবচেয়ে বড় জালিম হচ্ছে যারা শিরক করে, তারা এরা সুস্পষ্ট গুমরাহিতে রয়েছে। আল্লাহ ফাক রব্বুল আলম তারপরে লোকমান হাকিমের কথা উল্লেখ করেছেন, ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমাহ, আর নিশ্চয় আমি লোকমানকে হিকমত দিয়েছিলাম, প্রজ্ঞা, তাকে অত্যন্ত বুদ্ধি দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, বিচক্ষণতা দিয়েছিলাম, এমন সুন্দর উপদেশ দিত যে উপদেশগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পছন্দ লেগেছে, তাই কোরআনে কারীম আল্লাহ পাক সেগুলিকে সামিল করেছেন। আল্লাহ পাক বললেন আনিশকুরিল্লাহ, যে আল্লাহ শুকরিয়া আদায় করো, ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, আর যেই ব্যক্তি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞ হয়, সে নিজের লাভেই কৃতজ্ঞ হয়। আল্লাহর শুকরিয়া আদায় করলে আপনার লাভ, আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আমি অবশ্যই বাড়িয়ে দেব, বৃদ্ধি করে দেব। ওয়ামান কাফারা, আর যেই ব্যক্তি অকৃতজ্ঞ হবে, কাফারা দুই রকমের, এক হচ্ছে বড় কুফরি অস্বীকার করা, আর এক হচ্ছে নাশুকরি করা, অকৃতজ্ঞ হওয়া। হয়তো অনেক সময় আল্লাহকে স্বীকার করেন আপনি, আল্লাহ পরকালে বিশ্বাসী, কিন্তু আল্লাহ পাকের নিয়ামতের কদর করেন না, আপনি শুকরিয়া করেন না, আল্লাহ পাকের খেয়ে দিয়ে আল্লাহর জমিনে চলাফেরা করে আল্লাহর অসংখ্য নিয়ামত ভোগ করেও পাঁচ অক্ষ সব সালাত পড়ছেন না, আপনি আল্লাহর ইবাদত বন্দি করছেন, আদেশ নিষেধ মেনে চলছেন না, আপনি পাপে লিপ্ত হচ্ছেন, তাহলে যত পাপে লিপ্ত হচ্ছেন, যত ফরজ ওয়াজিব আপনি ঘাটতি করছেন, তত বেশি আল্লাহ পাকের অকৃতজ্ঞ হচ্ছেন। শুকরিয়া আদায় অন্তর দিয়ে করতে হবে, শুকরিয়া আদায় জবান দিয়ে করতে হবে, শুকরিয়া আদায় অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমলে করতে হবে, এর নাম হচ্ছে আসল শুকরিয়া আদায় করা। আর শুকরিয়া এই নাই যে খাওয়া দাওয়া করার ফলে বলেন শুকর আলহামদুলিল্লাহ, মুখে শুকরিয়া তিনবার পাঁচবার করে দিনে খেয়ে দিয়ে এক অক্ত নামাজ পড়লেন না, বা এক অক্ত দু অক্ত আপনার খেয়াল খুশি মনের পুজো করলেন। ওমান কাফারা ফাইনাল্লাহ গানিউন হামিদ, আর যেই ব্যক্তি অকৃতজ্ঞ হয়, বড় কুফুরি করে হোক আর অকৃতজ্ঞ হয়ে হোক, জেনে রাখুক যে আল্লাহ পাক অমুখাপেক্ষী, অভাব মুক্ত, কারো মুখাপেক্ষী নন, হামিদ, এবং তিনি প্রশংসিত। আরে মানুষ তোমরা যদি প্রশংসা না করো, হে জিন তোমরা যদি প্রশংসা না করো, তা আল্লাহ পাকের সমস্ত প্রাণী আল্লাহ পাকের প্রশংসা করছে, তাসবিহ করছে, আর যদি কিছু নাও করে আল্লাহ পাকের তাতে কোনো যায় আসে না। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন, আল্লাহ পাকের নিয়ামতের আমাদের মর্যাদা দানের তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাত লাভের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।